আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন যারা ঘরে বসিয়া থাকে তাহাদের উপর যারা জিহাদ করে তাহাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما ইহার নিকট হইতে মর্যাদা ক্ষমা ও দয়া আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ان الذين توفاهم الملائكه ظالمي انفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الارض قالوا الم تكن ارض الله واسعه فتهاجروا فيها فاولئك ماواهم جهنم وساءت مصيرا যারা নিজেদের উপর জুলুম করে তাদের প্রাণ গ্রহণের সময় ফেরেশতাগণ বলে তোমরা কি অবস্থায় ছিলে তাহারা বলে দুনিয়ায় আমরা অসহায় ছিলাম তাহারা বলে আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করিতে ইহাদের এই আবাসস্থল জাহান্নাম আর উহা কত মন্দ আবাস ইল্লাল মুস্তাযআফীন মিনার রিজাল ওয়ান নিসাঈ ওয়াল উইলদান লা ইস্তাতীউন হীলা لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا তবে যেসব অসহায় পুরুষ নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো পথ পায় না فاولئك عسى الله ان يعفو عنهم وكان الله عفوا غفورا আল্লাহ অচিরেই তাদের পাপ মোচন করিবেন কারণ আল্লাহ পাপ মোচনকারী ক্ষমাশীল ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়াসআ ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما কেউ আল্লাহর পথে হিজরত করিলে সে দুনিয়ায় বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য লাভ করিবে এবং কেউ আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে নিজ গৃহ হইতে মুহাজির হইয়া বাহির হইলে এবং তাহার মৃত্যু ঘটিলে তাহার পুরস্কারের ভার আল্লাহর উপর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا তোমরা যখন দেশ বিদেশে সফর করিবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় কাফিরা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করিবে তবে সালাত সংক্ষিপ্ত করিলে তোমাদের কোনো দোষ নাই নিশ্চয়ই কাফিরা তোমাদের প্রকাশ্য শত্রু وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا

ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا امي تحادر كي پتبرشت كوري بوي تحادر ردائي مِتْثَا باشنا سشتي كوري بوي امي تحادر كي نشتوي ندش دي بو آر تحارا پشور كنرچت كوري بي ايبون تحادر كي نشتوي ندش دي بو آر تحارا اللار سشتي بكتتو كوري بي আল্লাহর পরিবর্তে কেহ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করিলে সে স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয় সে তাহাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাহাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করে আর শয়তান তাহাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তাহা ছলনা মাত্র أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا يدري أسرستل جهنم وها هوي تتارا نشكتر اپائي پائي بنا والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا آر جهارا إيمان آنه او شد کچ کري تحادر کے داخل کري بو جنات جهار پادو دش ندی پرباهی تو شکنه تارا چلوس تھائی ہوئی بے আল্লাহর প্রতিশ্রুতি সত্য কে আল্লাহ অপেক্ষা কথাই অধিক সত্যবাদী লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব মান ইয়ামাল সুআন ইউজজা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়ান ওয়ালা নাসীরা তোমাদের খেয়াল খুশি ও কিতাবীদের খেয়াল খুশি অনুসারে কাজ হইবে না কেহ মন্দ কাজ করিলে তাহার প্রতিফল সে পাইবে এবং আল্লাহ ব্যতীত তাহার জন্য সে কোনো অভিভাবক ও সহায় পাইবে না ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا পুরুষ অথবা নারীর মধ্যে কেহ সৎকাজ করিলে ও মুমিন হইলে তাহারা জান্নাতে দাখিল হইবে এবং তাহাদের প্রতি অনুপরিমাণও জুলুম করা হইবে না ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا تاهر أبكى دينه كي اتتم جه شد كرم پرائن هيا اللار نكر عطشمتن كاري ابن اكنشت بھابه إبراهيم دھرما درشانو شرن كاري এবং আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করিয়াছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা আসমান ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই এবং সবকিছুকে আল্লাহ পরিবেষ্টন করিয়া রহিয়াছেন ওয়াইস্তাফতুনাকা ফিন নিসা قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما আর লোকে তোমার নিকট নারীদের বিষয়ে ব্যবস্থা জানিতে চায় বলো আল্লাহ তোমাদেরকে তাহাদের সম্বন্ধে ব্যবস্থা জানাইতেছেন এবং ইয়াতীম নারী সম্পর্কে যাহাদের প্রাপ্য তোমরা প্রদান করো না অথচ তোমরা তাহাদেরকে বিবাহ করিতে চাও এবং অসহায় শিশুদের সম্বন্ধে ও ইয়াতীমদের প্রতি তোমাদের ন্যায় বিচার সম্পর্কে যাহা কিতাবে তোমাদেরকে শোনানো হয় তাহাও পরিষ্কারভাবে জানাইয়া দেন আর যে কোনো সৎকাজ তোমরা করো আল্লাহ তো তাহা সবিশেষ অবহিত وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وَإِن تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا কোনো স্ত্রী যদি তাহার স্বামীর দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে তবে তাহারা আপোষ নিষ্পত্তি করিতে চাইলে তাহাদের কোনো গুনাহ নাই এবং আপোষ নিষ্পত্তি শ্রেয় মানুষ লোভেতু স্বভাবত কৃপণ এবং যদি তোমরা সৎকর্ম পরায়ণ হও ও মুত্তাকি হও তবে তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহার খবর রাখেন ওয়ালান তাসতাতিউ আন তাআদিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইল ফাতাদারুহা কাল মুআল্লাকা وَإِن تُصْلِحُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا আর তোমরা যতই ইচ্ছা করো না কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করিতে কখনোই পারিবে না তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকিয়া পড়িও না ও অপরকে ঝুলানো অবস্থায় রাখিও না যদি তোমরা নিজেদেরকে সংশোধন করো ও সাবধান হও তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু وَإِن يَتَفَرَّقَا يُغْنِ اللَّهُ كُلًّا مِّن سَعَتِهِ وَكَانَ اللَّهُ وَاسِعًا حَكِيمًا যদি তাহারা পরস্পর পৃথক হইয়া যায় তবে আল্লাহ তাহার প্রাচুর্য দ্বারা তাহাদের প্রত্যেককে অভাবমুক্ত করিবেন আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময় وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ وَإِنْ تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا أسمان جاها آچه و زمين جاها آچه شب الله ري তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়াছি যে তোমরা আল্লাহকে ভয় করিবে এবং তোমরা কুফরি করিলেও আসমানে যাহা আছে ও জমিনে যাহা আছে তাহা আল্লাহরই এবং আল্লাহ অভাবমুক্ত প্রশংসা ভাজন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা আসমানে যাহা আছে ও জমিনে যাহা আছে সব আল্লাহরই এবং কর্মবিধানে আল্লাহই যথেষ্ট ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখরিন ওয়া কানাল্লাহু আলা যালিকা কাদীরা হে মানুষ তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপসারিত করিতে ও অপরকে আনিতে পারেন আল্লাহ ইহা করিতে সম্পূর্ণ সক্ষম من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا কেহ দুনিয়ায় পুরস্কার চাইলে তবে আল্লাহর নিকট দুনিয়া ও আখিরাতের পুরস্কার রইয়াছে আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين

তবে তাহারা বলে আমরা কি তোমাদের পরিবেষ্টন করিয়া রাখিয়াছিলাম না এবং আমরা কি তোমাদেরকে মুমিনদের হাত হইতে রক্ষা করি নাই আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার মীমাংসা করিবেন এবং আল্লাহ কখনোই মুমিনদের বিরুদ্ধে কাফিরদের জন্য কোনো পথ রাখিবেন না ان المنافقين يخادعون الله وهو خادعهم واذا قاموا الى الصلاه قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله الا قليلا নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন আর যখন তাহারা সালাতে দাঁড়ায় তখন শৈথিল্যের সঙ্গে দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তাহারা অল্পই স্মরণ করে দোটানায় দোদুল্যমান না ইহাদের দিকে না উহাদের দিকে এবং আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তুমি তাহার জন্য কখনো কোনো পথ পাইবে না أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا هي مؤمنগণ তোমরা মুমিনগণের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতম স্তরে থাকিবে এবং তাহাদের জন্য তুমি কখনো কোনো সহায় পাইবে না ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আ'তাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মা'আল মুমিনিন وسوف يؤتي الله المؤمنين اجرا عظيما কিন্তু যারা তওবা করে নিজেদেরকে সংশোধন করে আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাহাদের দ্বীনে একনিষ্ঠ থাকে তাহারা মুমিনদের সঙ্গে থাকিবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দিবেন মা ইয়াফআলু আল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো ও ইমান আনো তবে তোমাদের শাস্তিতে আল্লাহর কি কাজ আল্লাহ পুরস্কার দাতা সর্বজ্ঞ لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما মন্দ কথার প্রচারণা আল্লাহ পছন্দ করেন না তবে যাহার উপর জুলুম করা হইয়াছে সে ব্যতীত আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ তোমরা সৎকর্ম প্রকাশ্যে করিলে অথবা তাহা গোপনে করিলে কিংবা দোষ ক্ষমা করিলে তবে আল্লাহ দোষ মোচনকারী শক্তিমান ان الذين يكفرون بالله ورسله ويريدون ان يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون ان يتخذوا بين ذلك سبيلا যারা আল্লাহকে অস্বীকার করে ও তাহার রাসূলদেরকেও এবং আল্লাহ ও তাহার রাসূলের মধ্যে ঈমানের ব্যাপারে তারতম্য করিতে চায় এবং বলে আমরা কতককে বিশ্বাস করি ও কতককে অবিশ্বাস করি আর তাহারা মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করিতে চায়